الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالي وانتحال المبطلين وتعبيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ এতদ অঞ্চলের বিশিষ্ট ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বাইতুন নূর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মুবারক সমাবেশে আমরা সমবেত হয়েছি। আই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরোপ করার আশায় আমি পবিত্র কোরআনের এক আয়াতের সামান্য অংশ এবং হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তেলাওয়াত করেছি। মাদ্রাসা শিক্ষা বলতে কোরআন শিক্ষা বোঝায়, ইসলামী শিক্ষা বোঝায়। মাদ্রাসা মানেই কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। তাই আমাদের পরিষ্কারভাবে জেনে রাখা দরকার, স্মরণ রাখা দরকার, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নাগরিককে সুনাগরিক রূপে গড়ে তোলার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নয়। ইসলামী শিক্ষা ছাড়া কোনো দেশের কোনো নাগরিক সুনাগরিক হতে পারে না, কোনো মানুষ সৎ হতে পারে না। একমাত্র ইসলামী শিক্ষা মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলে। একমাত্র ইসলামী শিক্ষা সকল নাগরিককে সুনাগরিক রূপে গড়ে তুলতে পারে। সংক্ষেপে কথাটা আপনাদের বোঝাবার জন্য আমি ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটা ঘটনা শোনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী পরিভাষায় বলা হয় খলিফা, রাজনৈতিক পরিভাষায় বলা হয় প্রধান শাসনকর্তা। খলিফা উমর ফারুক বিশাল মুসলিম সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা ছিল, কিন্তু তিনি এত সাদা সিধা জীবনযাপন করতেন, আগের থেকে যারা চিন্ত না তারা হঠাৎ দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটাই এত বড় সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা। সেই সাদা আসিদা জীবনযাপনকারী খলিফা উমর এক সময় মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেখানে কোন মানুষের সমাগম নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য পানীয় কিনার কোন সুযোগ নাই, সেই মরুভূমির রাস্তা দিয়ে চলাকালে খলিফা উমরের সাথে খাওয়ার মতো কিছু ছিল না, পেটে বড় খিদা ছিল খলিফা উমর। চলতে চলতে এক পর্যায়ে দেখতে পেলেন এক পাল ছাগলের একটা রাখাল ছেলে তার ছাগলের পালের একটা ছাগলকে দোহন করে তার দুধ পান করল। খলিফা উমর সেই ছাগলের পালের রাখালের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, তোমার আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, আমি যেন পান করে আমার খিদা নিবারণ করতে পারি। রাখাল ছেলে খলিফা উমরকে আগের থেকে চিন্তন, সে একজন সাধারণ পথিক মুসাফির মনে করো। রাখাল ছেলে বলল, ভাই মুসাফির, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর, আমি যা নগদ পয়সা মালিকের কাছ থেকে পাই সেটাও আমার বেতন, আমার খিদা লাগলে একটা ছাগল দোহন করে তার দুধ পান করি সেটাও আমার বেতন, তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, কাজেই তোমাকে আমার মালিকের অনুমতি ছাড়া এক ফুটা দুধও দিতে পারো। যদিও রাখাল ছেলের জবাবে খলিফা উমরের খিদা নিবারণের ব্যবস্থা হইল না, কিন্তু রাখাল ছেলের এই সৎ উত্তরের কারণে খলিফা উমর মনে মনে খুশি হল যে আমার দেশের একটা রাখাল ছেলেও এত বড় সৎ যে সে তার মালিকের অনুমতি ছাড়া অন্য কাউকে এক ফোঁটা দুধও দিতে রাজি নয়। এই সততার কারণে খলিফা উমর মনে মনে তার প্রতি সন্তুষ্ট হবে, কিন্তু সে সততার কারণেই এই জবাব দিল না, খলিফা উমরকে ঠকাবার জন্য জবাব দিল, তা পরীক্ষা করার ইচ্ছা করলেন খলিফা উমর। তাকে পরীক্ষা করার জন্য খলিফা উমর বললেন, দেখো ভাই, আমার পেটে বড় খিদা, তুমি যদি তোমার মালিকের অনুমতি ছাড়া আমাকে দুধ দিতে না পারো, তাহলে একটা কাজ করো, তোমার একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও, এতে আমারও উপকার তোমারও উপকার। আমার এই উপকার হবে যে আমি একটা দুধের ছাগল তোমার কাছ থেকে কিনে নিয়ে এক্ষুনি তার দুধ পান করে আমার খিদা নিবারণ করতে পারব, আর তোমার এই উপকার যে তুমি মালিকের কাছ থেকে যা বেতন পাও তা তো পাইলেই, একটা ছাগল গোপনে আমার কাছে বিক্রি করে তার মূল্যটাও বেতনের অতিরিক্ত পাই, এটা তোমার উপকার। বুঝে থাকতে বলুন, উভয় পক্ষের উপকারিতাটাই বৈধ না অবৈধ? অবৈধ। তোমারও উপকার হবে, আমারও উপকার। রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞেস করল, খলিফা উমর চিনল না মুসাফির লোক হিসাবে চিনল? রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞেস করল, ভাই মুসাফির, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি আমি তোমার কাছে বিক্রি করে ঠিক সেই টাকাগুলি যদি আমি নিয়ে যাই, আমার মালিক যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, কি জব? খলিফা উমর বলেন, তোমার মালিক যদি পালের সবগুলি ছাগল গোনে এবং একটা ছাগল কম পেয়ে তোমাকে তার কারণ জিজ্ঞেস করে, তুমি বলবা যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, মাঠে ছড়াবার সময় বাঘে হামলা করে একটা ছাগল ধরে নিয়ে গেছে। রাখাল ছেলে জিজ্ঞেস করল, ভাই মুসাফির, আমার মালিক আমাকে বিশ্বাস করে, আমি যদি বলি একটা ছাগল বাঘে নিয়ে গেছে অবশ্যই আমাকে বিশ্বাস করবে, কিন্তু তুমি বলো কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিল তখন কি জব? খলিফা উমরের শাসিত দেশের একটা রাখাল ছেলেকে এই দুর্নীতির হাত থেকে রক্ষা করল কোন শিক্ষা? শেষ বিচারের হিসাব নিকাশের ভয়, যেই শিক্ষার দ্বারা অন্তরে জাগ্রত হয় একমাত্র সেই শিক্ষা। একটা রাখাল ছেলেকে এত বড় দুর্নীতির হাত থেকে রক্ষা করা। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়া, জালিয়াতি মুক্ত সমাজ গড়া, অন্যায় অপরাধ জুলুম অত্যাচার মুক্ত সমাজ গড়ার জন্য ইসলামী শিক্ষার কোন বিকল্প নয়। একমাত্র ইসলামী শিক্ষা মানুষের সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারে, জালিয়াতি মুক্ত করতে পারে। কেন? এই শিক্ষার মধ্যে শিক্ষার্থীদের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া হয়। কোন রকমের অন্যায় কাজ করলে, কোন রকমের অপরাধ করলে, কোন রকমের দুর্নীতি জালিয়াতি করলে, দুঃখবাজি ফাঁকিবাজি করে মানুষের সমাজকে এড়াতে পারলেও শেষ বিচারের দিন আল্লাহর সাথে দুঃখাবাজি করে জবাবদিহিতা এড়ানো যাবে না। এইরকম অন্তর গড়ার মতো শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া আর বিকল্প কোন শিক্ষা নয়। বর্তমান বিশ্বে আরো আরো বিভিন্ন ধর্ম চালু আছে, প্রচলিত বিভিন্ন ধর্মের শিক্ষাও চালু আছে। তন্মধ্যে একটা প্রসিদ্ধ ধর্ম এবং সেই ধর্মের শিক্ষা সম্পর্কে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। বর্তমান বিশ্বে যে সমস্ত ধর্মাবলম্বী আছে এদের মধ্যে খ্রিস্টানেরাও একটা উল্লেখযোগ্য ধর্মাবলম্বী। খ্রিস্ট ধর্ম পালনকারী খ্রিস্টানেরা, তাদের ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, ধর্মীয় শিক্ষা আছে। বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য একটা সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে, সেই সংস্থাটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অগণিত অজস্র লিফলেট, বিজ্ঞাপন, বই, পুস্তক, পুস্তিকা অহরহ প্রকাশিত হচ্ছে। এর মধ্যে খ্রিস্টান মিশনারির প্রকাশিত একটা পুস্তিকার নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলুন, মুসলমানদের প্রকাশিত না খ্রিস্টানদের প্রকাশিত? খ্রিস্টানদের প্রকাশিত বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা দেখলে কোন সাধারণ মুসলমান এই বইটা কোন খ্রিস্টানের লেখা মনে কল্পনাও করতে পারবে? কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ কোন খ্রিস্টানে জানে দূরের কথা, সাধারণ মুসলমানও তো জানে না। কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ সঠিকভাবে চিনেন একমাত্র আলেমগণ। কাজেই খ্রিস্টানদের প্রকাশিত সেই বইটা দেখলে সাধারণ মুসলমান মনে করবে নিশ্চয়ই এটা কোনো আলেমের লেখা বই। এরকম চক্রান্ত করে তারা বইয়ের নাম নির্বাচন করেছে। সাধারণ মুসলমানেরা আলেমের লেখা মনে করে যেন পড়তে পারে। সেই বইয়ের ভিতরে লিখেছে, সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পাপিষ্ট। এটা বিশুদ্ধ আকীদা বিশ্বাস না ভ্রান্ত আকীদা? আদম আলাইহিস সালাম গুনাহ করেছিলেন? গুনাহ করেন। আশ্চর্য হবেন আপনারা, মুসলমান সমাজের ভিতরেও এমন কিছু নামদারী মুসলমান পাওয়া যায় যারা আদম আলাইহিস সালামকে গুনাহ করেছিলেন বলে বিশ্বাস করে। দলিলের অভাব নাই, যে যত দল করে সকল দলের দলিল কুরআন থেকে সংগ্রহ করে। শুদ্ধ ব্যাখ্যা মতো সব দলের দলিল হয় না অপব্যাখ্যা? কিছু নামদারী মুসলমান যারা আদম সহ বিভিন্ন নবীকে গুনাহগার মনে করে, এদের দলিল হল কুরআনে। আল্লাহ ফাকরুল আলমিন আদম আলাইহিস সালাম সাল্লামকে বলেছিলেন জান্নাতে অবস্থান করো, যেখানে মনে চাই সেখানে সব রকমের ফলমূল খাও। একটা গাছের ফল খেতে আল্লাহ আদমকে নিষেধ করেছিল। শেষ পর্যন্ত আদম ইবলিসের অপব্যাখ্যায়, যথাযথ ব্যাখ্যায় না অপব্যাখ্যা, সেই অপব্যাখ্যার বিবরণ এখানে দেওয়ার সময় আমার হাতে নেই, আমার মূল আলোচনা একটু সামনে আছে। ইবলিসের অপব্যাখ্যায় আদম আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, জেনে শুনেই আল্লাহর বিধান লঙ্ঘন করেছিলেন না ভুলে গিয়ে? ভুলে গিয়ে। এতটুকু কথা কোরআনে আছে, এতটুকু কথা কোরআনে আছে। আপনারা বলুন, আপনাদের কেউ যদি রমজান মাসে দিনের বেলায় রোজা থাকা অবস্থায় রোজার কথা ভুলে গিয়ে কোনো খানা পিনা করেন, তখনও গুনাহ হয়? খানাপিনা করতে আল্লাহর আদেশ ছিল না নিষেধ ছিল? খানাপিনা করার দ্বারা সেই নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল, তারপরও গুনাহ হইল না কেন? তুমি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করলে গুনাহ হয় না। আর তোমার বাবার বাবার বাবার চোদ্দ গোষ্ঠীর বাবা আদম জান্নাতে থাকা খালে আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলে গিয়ে লঙ্ঘন করলে গুনাহ হয়, এই পরিণতি শিখলা কোথায়? এই জন্য যারা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত, ছাত্রদের বেলায় তাদের দুইটা দায়িত্ব আর সর্বস্তরের মানুষের বেলায় তাদের একটা দায়িত্ব আছে। ছাত্রদের বেলায় দুই দায়িত্বের প্রতি ইঙ্গিত করে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, লিয়া তাফাক্কাহু ফিদ্দীন, ইসলামের বিশুদ্ধ শিক্ষা গ্রহণ করার সাথে সাথে দীক্ষা গ্রহণ করা মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব। ইসলামের সাধারণ শিক্ষা না বিশুদ্ধ শিক্ষা? ইসলামের নামে ভুল শিক্ষা গ্রহণ করা মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব নয়, ইসলামের বিশুদ্ধ শিক্ষা গ্রহণ করা মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব। সাথে সাথে শিক্ষা অনুপাতে জীবন গড়া, শিক্ষা অনুপাতে জীবন গড়া মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব। এদেরকে বিশুদ্ধ শিক্ষা দিয়ে শিক্ষা অনুপাতে জীবন গড়ে দেওয়া উস্তাদগণের দায়িত্ব। মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা ভর্তি হইল এদেরকে ইসলামের অবিশুদ্ধ শিক্ষা দিয়ে না বিশুদ্ধ শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া না জীবন গড়ে দেওয়া? সুতরাং ছাত্রদেরকে ইসলামের বিশুদ্ধ শিক্ষা দেওয়া উস্তাদের একটা দায়িত্ব, আর সেইভাবে জীবন গড়ে দেওয়া উস্তাদের আরেকটা দায়িত্ব। উস্তাদের দায়িত্ব বড় হল দুইটা। এই জন্য যে মাদ্রাসার ছাত্র হাদিস কুরআন পড়ে সাথে সাথে দাড়ি মুন্ডন করে, হাদিস কুরআন পড়ার সাথে সাথে মাথায় ইংলিশ কাটিং চুল রাখে, হাদিস কুরআন পড়ার সাথে সাথে সুন্নতের খেলাফ লিবাস পোশাক পরিধান করে, এদের উস্তাদগণ সঠিকভাবে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন না দ্বিতীয় দায়িত্ব পালনে অবহেলা? হয়তোবা অনেকে জানেই না যে আমার দুই নম্বর দায়িত্ব আরেকটা আছে। জীবনভর শিক্ষকতা করে যাচ্ছেন, ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে যাচ্ছেন, সাথে সাথে দীক্ষা দেওয়া যে তার দায়িত্ব ছিল সেটা অনেকের জানাই নাই। এইরকম উদাসীন শিক্ষকের কাছে লেখাপড়া করনেওয়ালা ছাত্রই কোরআন হাদিস পড়েও দাড়ি মুন্ডন করতে পারে, কোরআন হাদিস শিখেও মাথায় ইংলিশ কাটিং চুল রাখতে পারে, কোরআন হাদিস শিখেও সুন্নতের খেলাফ লিবাস পোশাক করতে পারে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মাদ্রাসার উস্তাদগণের ছাত্রদের বেলায় কটা দায়িত্ব? একটা হল যে কোনো উপায়ে শিক্ষা দেওয়া না বিশুদ্ধ শিক্ষা দেওয়া, আরেকটা হল শিক্ষা অনুপাতে জীবন গড়ে দেওয়া। ইসলামের বিশুদ্ধ শিক্ষা বলতে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, সেটা তো কোরআনের শিক্ষায় আছে। কিন্তু সেই লঙ্ঘনে গুনাহ হয়েছিল কিনা, গুনাহ হয়েছিল বললে যে অবিশুদ্ধ শিক্ষা, গুনাহ হয়নি বললে সেটা হবে কোরআনের বিশুদ্ধ শিক্ষা। শুধু কোরআন শিক্ষা যথেষ্ট নয়, কোরআনের বিশুদ্ধ শিক্ষা লাগে। বুঝে থাকলে বলুন, শুধু কোরআনের শিক্ষা যথেষ্ট না, বিশুদ্ধ শিক্ষা লাগে। এ হল ছাত্রদের বেলায় মাদ্রাসার উস্তাদগণের দুই দায়িত্ব। সর্বস্তরের মানুষের বেলায় মাদ্রাসা পড়ুয়া আলেমদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, وَلْيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। যার মর্ম হল গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা আলেমগণের কর্মজীবনের দায়িত্ব। গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা আলেমগণের কর্মজীবনের দায়িত্ব। এটা যারা জানে না, আলেমগণের দায়িত্ব কি, আল্লাহ কুরআনে আলেমগণের কি দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন, এই কথাটা যারা জানে না তারাই বলে কওমি মাদ্রাসায় পড়ে বেকার হয়, কওমি মাদ্রাসায় পড়ে বেকার হয়। আমি অনেককে জিজ্ঞেস করেছি কেন, জবাবে বলে সরকারি সার্টিফিকেট পাই। আমি জিজ্ঞেস করলাম সরকারি সার্টিফিকেট না পাইলে কি হবে, বলে সরকারি চাকুরি পাবে না। আমি বললাম সরকারি চাকুরি না পাইলে কি হইল, বলে রুজি রোজগার হবে না। জিজ্ঞেস করি রুজি রোজগার না হইলে কি হবে, বলে পেট পালতে পারবে না। এই হল যুক্তির বহর। কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে সরকারি সার্টিফিকেট পাবে না, যে কারণে সরকারি চাকরি পাবে না, সরকারি বেতন পাবে না, পেট পালতে পারবে। আল্লাহ কোরআনে কি বলেছেন, ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার উদ্দেশ্য পেট পালা না জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করা? পেট পালার উদ্দেশ্যটা মহান না তুচ্ছ? আর জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার উদ্দেশ্যটা তুচ্ছ না উচ্ছ? তুচ্ছ উদ্দেশ্যে মাদ্রাসায় লেখাপড়া করতে পারে না, মহান উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। এই কথাটা না জানার কারণে আজকাল বর্তমান সমাজে কত লোকে কত কথা বলে। কেউ বলে মাদ্রাসায় লেখাপড়া করে বেকার হওয়ার কারণ এরা ডাক্তার হতে পারে না, কেউ বলে মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হতে পারে না, কেউ বলে মাদ্রাসায় লেখাপড়া করলে বিজ্ঞানী হতে পারে না, কেউ বলে কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে সরকারি চাকুরিজীবী হতে পারে না। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন, মাদ্রাসায় লেখাপড়া করার উদ্দেশ্য সরকারি চাকরিজীবী হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিজ্ঞানী হওয়া। একটু সময়ের জন্য যদি ধরে নেই মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হতে হবে, তাহলে জিজ্ঞেস করি মেডিকেল কলেজে লেখাপড়া করলে কি হবে, তাহলে আর মেডিকেল কলেজের দরকারটা কি? এই জন্যই তো সমাজে মেডিকেল কলেজগুলি প্রতিষ্ঠিত হওয়ার এবং চালু থাকার দরকার, যেহেতু মাদ্রাসা ডাক্তার বানাবার জন্য নয়। মাদ্রাসা কি বানাবার জন্য নয়, ডাক্তার বানাবার জন্য নয়। এই জন্য যেই সমাজে মাদ্রাসা আছে ওই সমাজে মেডিকেল কলেজও প্রতিষ্ঠা এবং পরিচালনার দরকার আছে। কাজেই এই সমস্ত গুজবে যারা কর্ণপাত করেন, একমাত্র কারণ তারা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জানেন। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন পেট পালার উদ্দেশ্যে মাদ্রাসায় পড়বে না জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার উদ্দেশ্যে? জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার উদ্দেশ্যে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করবে? দুনিয়ার কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করবে? আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফে, এরা জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধ হবে। তুচ্ছ উদ্দেশ্যে ইসলামী শিক্ষা নয়, মহান উদ্দেশ্যে ইসলামী শিক্ষা। কাজেই যারা ইসলামী শিক্ষার নামে ভুল শিক্ষা গ্রহণ করে তারা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে আদমের গুনার পক্ষে দলিল হিসাবে ব্যবহার করেন। আপনারা কি বললেন, আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা আদমের গুনার দলিল? গুনার দলিল, গুনার দলিল বানাইলে অবিশুদ্ধ শিক্ষা হল ইসলামের নামে, কোন গুনার দলিল নয় বুঝতে পারলে ইসলামের বিশুদ্ধ শিক্ষা হল। এবার আসেন খ্রিস্টানদের কথায়, খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এর প্রকাশিত পুস্তিকা কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পর, তাতে লেখে সর্বপ্রথম মানুষ আদম ছিলেন সর্বপ্রথম পাপিষ্ট। দলিল কোরআনের ঘটনা, দলিল এই এতক্ষণ যেই ঘটনা বললাম, খ্রিস্টানে বই লেখে আদমকে পাপিষ্ট বলে সাব্যস্ত করে, দলিল কোরআন থেকে গ্রহণ করে। বলেন বিশুদ্ধ পন্থার দলিল নাম অপব্যাখ্যার দলিল, এই পর্যন্তই শেষ নয়। তারপরে লেখে সর্বপ্রথম মানুষ যেহেতু পাপিষ্ট, এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার মনস্থ করলেন। পাপিষ্ট আদমের বংশে নবী জন্ম হলে সেই নবীও পাপিষ্ট অবস্থায় জন্ম হয়, কাজেই আদমের বংশে নবী জন্ম দিয়া নিষ্পাপ বানাবার কোন পথ নাই। তাই আল্লাহ নিজের ঔরসে আমেনার গর্বে একজন নবী জন্ম দিলেন যেন তিনি নিষ্পাপ নবী হতে পারেন। খ্রিস্টানদের বইয়ে লেখা এই নিষ্পাপ নবী আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে ইনি একমাত্র নিষ্পাপ নবী, ইনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর ঔরসে জন্ম হয়েছে। বলেন এটা ধর্মীয় কথা হতে পারে? আল্লাহর ঔরসে সন্তান জন্ম হওয়ার কথাটা ধর্মীয় কথা হতে পারে না, গাঞ্জাগুড়ি কথা? আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পিতা হয়ে কোনো জন্ম কোন সন্তান জন্ম দেন না, আল্লাহ কোন পিতার ঘরে জন্ম গ্রহণ করেন না। সুতরাং আল্লাহ পিতা হইয়া একজন নবী জন্ম দিলেন পুত্র বানাইয়া, এটা ধর্মের কথা নয়, ধর্মের নামে গাঞ্জা খুরি কথা। সুতরাং বর্তমান বিশ্বের খ্রিস্ট ধর্মটা বিশুদ্ধ ধর্ম না ভ্রান্ত ধর্ম? তারপরে লেখে ঈসা নবী আল্লাহর ঘরে জন্ম হইয়া পৃথিবীতে আসলেন, আসার পরে দেখতে পারলেন সবগুলি আদম সন্তান পাপিষ্টের ঘরের পাপিষ্ট। যীশু খ্রিস্ট আল্লাহর ঔরসে জন্ম হয়ে পৃথিবীতে এসে দেখলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ পাপিষ্টের ঘরের পাপিষ্ট, আদম পাপিষ্টের বংশধর পাপিষ্ট। কাজেই মানুষ আর পাপ পরস্পরে অবিচ্ছেদ্য, কোনদিন বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়। মানুষ মানেই পাপিষ্ট, পাপিষ্ট মানেই মানুষ। এমন অবস্থায় আমার অনুসারী পাপিষ্ট উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করতে না, তিনি চিন্তা করে একটা পথ উদ্ভাবন করলেন। তিনি তার পিতার কাছে একটা দরখাস্ত করলেন, কে তার পিতা? তাদের দাবি মতে আল্লাহ। হযরত ঈসা আলাইহিসসালাম তার পিতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে হে আল্লাহ, হে আমার পিতা, আমাকে যে সমস্ত লোকেরা তোমার পুত্র বিশ্বাস করবে এদের পাপ যেন মোচন হয়ে যায়, এদের পাপ মোচনের জন্য আমি এর একটা ক্ষতিপূরণ দিতে চাই, কাফফারা দিতে চাই, মুক্তিপণ দিতে চাই। কি মুক্তিপণ? আপনি শত্রুদের ক্ষমতা দিন, আমাকে সুলিতে চড়িয়ে হত্যা করুন। খুদার পুত্রকে সুলিতে চড়াইয়া হত্যা করলে এতে খুদার পুত্রের যে কষ্ট হবে সেই কষ্টটুকু হবে যারা তাকে খুদার পুত্র বিশ্বাস করবে তাদের পাপের জন্য কাফফারা, তাদের সকল পাপের জন্য কাফফারা। পিতা পুত্রের দরখাস্ত মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন ঈসা নবীকে সুলিতে চড়িয়ে হত্যা করার। এতে ঈসা নবীর যে কষ্ট হইল, আল্লাহর পুত্রের যে কষ্ট হইল, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ তাকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, সমস্ত মানুষ দুনিয়ার জীবনে যত পাপ করবে সকল পাপের কাফফারা হয়ে গেল। জন্মের আগেই জীবনের পাপের কাফফারা হয়ে গেল। বলুন, যাদের ধর্ম বিশ্বাস এটা যে আমার জন্মের আগেই যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করার কারণে দুনিয়ার জীবনে যত পাপ করব সবগুলির অগ্রিম কাফফারা হয়ে গেছে, এই সমস্ত মানুষকে দুনিয়ার জীবনে দুর্নীতি আর জালিয়াতির হাত থেকে রক্ষা করার মতো আরো কোন ধর্ম আছে? সুতরাং খ্রিস্টানদেরকে তাদের ধর্মই দুর্নীতিবাদ বানায়, খ্রিস্টানদেরকে তাদের ধর্মই জালিয়াতিকারী বানায়, খ্রিস্টানদেরকে তাদের ধর্মই খুনি বানায়, সন্ত্রাসী বানায়, বোমাবাদ বানায়, তাদের ধর্মীয় আকীদা বিশ্বাস এর জ্বলন্ত প্রমাণ। এবার শুনুন ইসলাম ধর্মের ব্যাপার। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঔরঙ্গজেব সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকে মিনান নার। ও ফাতেমা, নবী ঔরঙ্গজেব সন্তান হলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না, জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে তুমি সেই পথে চলতে হবে। যে ইসলামের নবী নিজের মেয়েকে বলেন, আমার ঘরে জন্ম হওয়া জাহান্নাম থেকে রক্ষার পথ নয়, জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে সকল প্রকার অপরাধ থেকে বাঁচার পথে তোমাকে চলতে হবে, এই ইসলাম ধর্মই একমাত্র সকল প্রকার দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা না। এই জন্য বলেছিলাম দুর্নীতিমুক্ত মানুষ গড়ার, জালিয়াতিমুক্ত সমাজ গড়ার, সৎ নাগরিক রূপে গড়ে তোলার শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা, একমাত্র কোরআন শিক্ষা, একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ছাড়া মানুষকে দুর্নীতিমুক্ত করার বিকল্প কোন পথ নাই। অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে শিক্ষার সাথে সাথে আরেকটা শব্দ যুক্ত করার মতো শব্দ ব্যবহার করেছেন, সেটা হল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ যদি বলতেন লিয়াতাআল্লামু ফিদ্দীন, এর অর্থ হতো ইসলামী শিক্ষা গ্রহণ করো মাদ্রাসায় গিয়ে, কিন্তু আল্লাহ লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন, ওই তথ্য বোঝাবার জন্য যে ইসলামী শিক্ষাই শুধু দুর্নীতি মুক্তির জন্য যথেষ্ট নয়, সাথে সাথে দীক্ষা লাগে। বলেন ইসলামী শিক্ষাটাই দুর্নীতি মুক্তির জন্য যথেষ্ট না, শিক্ষার সাথে দীক্ষা লাগে। শিক্ষা অর্থ জানা, দীক্ষা অর্থ মানা। শিক্ষা অর্থ জানা, দীক্ষা অর্থ মানা। এই জন্য মাদ্রাসার উস্তাদজনের দায়িত্ব ছাত্রদেরকে শিক্ষা দেওয়া, কোরআন হাদিস জানাইয়া দেওয়া, সাথে সাথে দীক্ষা দেওয়া, কোরআন হাদিস মানাইয়া দেওয়া। আশা করি আমার কথাগুলি বুঝে থাকলে পরিষ্কার হয়ে গেল। যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নাগরিককে সুনাগরিক রূপে গড়ে তোলার, সকল প্রকার অবৈধ অন্যায় অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার মতো নাগরিক গড়ে তোলার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা, একমাত্র মাদ্রাসা শিক্ষা। এইটা কি মাদ্রাসা শিক্ষার পরকালীন উপকারিতা না পার্থিব উপকারিতা? পরকালে সুনাগরিক হয় পরকালে না দুনিয়ায়? সৎলোক লোভে গড়ে উঠে পরকালে না দুনিয়ার? এই সমাজে অনেক মানুষ এমনও আছে যারা মনে করে মাদ্রাসা শিক্ষার দ্বারা আখেরাতে উপকার হবে, দুনিয়াতে কিছু হবে না। আমি বলতে চাই মাদ্রাসা শিক্ষার দ্বারা বহু উপকার আগে দুনিয়াতে হবে, পরে আখেরাতে হবে। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার হবে এর মধ্যে একটা উপকার সুনাগরিক রূপে গড়ে তোলার শিক্ষা, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া বিকল্প নাই। আরেকটা উপকারিতা মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে, সেইটা হল মাদ্রাসা শিক্ষাই কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এতক্ষণ আলোচনা হলো সুনাগরিক গড়ার শিক্ষা মাদ্রাসা শিক্ষা, এখন আর আলোচনা হচ্ছে মানুষ গড়ার শিক্ষা মাদ্রাসা শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন। তিনটা কথা, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন, বলুন প্রথম কথা কোনটা? দুই নম্বর কথা কোনটা? তিন নম্বর কথা কোনটা? এবার বলুন, মানুষ সৃষ্টি করার আগেই তাকে কুরআন শিক্ষা দিয়েছেন না সৃষ্টির পরে? আগে সৃষ্টি আগে কাকে শিক্ষা দেবে? সৃষ্টির পরে? তাহলে তো কথাটা এইভাবে বললে সিরিয়াল মতো হতো, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন, দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে কুরআন শিক্ষা দিয়েছেন, এইভাবে বললে সিরিয়াল ঠিক থাকতো? সিরিয়াল উলট পালট করলেন কেন? মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন, বাস্তব কথাটা সেই রকম, কিন্তু বলতে গিয়া কোরআন শিখাইয়া মানুষ বানাইছি বলেন কেন? প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহর দৃষ্টিতে আদমের বংশে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, কোরআন শিক্ষার সোয়া পাইলে মানুষ হয়। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন, বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে সবগুলি দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত, সেই সব দেশের একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো ভাগ্যকর নাই। ছয় বছর বয়সে যে কোনো বাচ্চাকে তার মা বাবা স্কুলে ভর্তি করাতে বাধ্য, একাধারে ষোলো বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে বাধ্য। কোনো মা বাবা যদি তার ছয় বছরের ছেলে মেয়েকে ছয় বছর থেকে ষোলো বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, মা বাবাকে জেলে যেতে হবে এবং সেই সন্তানকে সরকার নিজের তত্ত্বাবধানে লালন পালন করে শিক্ষাদান করে। অবস্থা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না শক্তিশালী? অবনত না উন্নত? শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত, গেল তাদের দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা, যে কারণে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো হাত নাই, সুযোগ নাই। এবার শুনুন তাদের মনুষ্যত্বের অবস্থা, ইহুদি খ্রিস্টানদের দেশে, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে যে কোনো মা বাবা তার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে গেলে নাম রেজিস্ট্রেশন বাবার নামে হয় না, নাম রেজিস্ট্রেশন হয় মায়ের নামে, কারণ এই সন্তানের বাবাকে তার কোনো গ্যারান্টি নাই, সন্তানের বাবাকে এর কোনো গ্যারান্টি নাই। কেন গ্যারান্টি নাই? শুধু ছেলে কার কাছে গ্যারান্টি নাই তা নয়, শুধু সমাজের কাছে গ্যারান্টি নাই তা নয়, এই বাচ্চার মায়ের কাছেও গ্যারান্টি নাই বাচ্চার বাবাকে। মায়ের কাছে গ্যারান্টি না থাকার কারণ তাদের দেশের সমান অধিকার আইন, কি অধিকার আইন? সমান অধিকার আইন। আজ থেকে প্রায় আড়াই শত বছর আগে ইহুদি খ্রিস্টানেরা তাদের নারীদেরকে মানুষ গণ্য করত না, তারা বলত এরাও এক প্রকার জন্তু, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের ব্যবহারের জন্য উপকারের জন্য, যেমন ভাবে ছাগল মানুষ নয় একটা জন্তু, গরু মানুষ নয় একটা জন্তু, হাঁস মুরগি মানুষ নয় দুইটা জন্তু, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের ব্যবহারের জন্য। ঠিক তেমনিভাবে আজ থেকে আড়াই শত বছর পূর্বে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মনে করত নারী কোনো মানুষ নয় একটা জন্তু, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের ব্যবহারের জন্য। এই জন্য গরু ছাগল যে পালে সে ঘর থেকে কোথাও বের হয়ে গেলে হয়তো বেঁধে রেখে যেত আর না হয় ঘরে তালা দিয়ে যেত, ঠিক তেমনিভাবে আড়াই শত বছর আগে খ্রিস্টানেরাও তাদের নারীদেরকে ঘরে রেখে কোথাও গেলে হয়তো শিকল দিয়ে বেঁধে রেখে যেত আর না হয় ঘরে থালা দিয়ে যেত। আমার কথা বুঝে খ্রিস্টানেরা তাদের নারীকে মানুষ গণ্য করত না জানুয়ার, তখন নারীরা সে দেশে অধিকার আদায়ের আন্দোলন শুরু করে, অধিকার আদায়ের আন্দোলন শুরু করে। সেই আন্দোলন করতে গিয়ে তারা আন্দোলনের স্লোগানে ভুল করেছে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর। আমার কথা বুঝে থাকলে বলুন, পুরুষের অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন না নারীর অধিকারের কথা আগে বলেছেন? আল্লাহ বলেন নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর। বলুন আল্লাহ কোরআনে পুরুষের অধিকারের কথা আগে বলেছেন না নারীর অধিকারের কথা আগে বলেছেন? তাহলে নারী পুরুষ সমান অধিকার হল না নারীর অগ্রাধিকার হল? এই কথাটা অনেক মুসলমান জানে না। দুনিয়ার জীবনে যত সম্পদ বুক করার মতো আছে, সকল প্রকার সম্পদে আল্লাহ নারীকে পুরুষের সমান নয় অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দান করেছেন। বলেন সকল সম্পদে নারীর অধিকার পুরুষের সমান না অগ্রাধিকার? অগ্রাধিকার। এই বিষয়টা বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নাই, শুধু একটা মাত্র উদাহরণ দিচ্ছি, তারপর মূল আলোচনার দিকে ফিরে যাব। ইসলামের বিধান মতে কোন বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। কিন্তু যদি মেয়ে জন্ম হয়, নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই, মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? বিয়ে না হবে যতদিন। বলেন ইসলামের বিধান মতে বাবা ছেলেকে পালতে হবে কতদিন? নাবালক থাকবে যতদিন। মেয়েকে পালতে হবে কতদিন? বিয়ে না হবে যতদিন। কাজেই জীবনের শুরুতেই বাবার কষ্টোপার্জিত সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না মেয়ে অগ্রাধিকার পাইল? মাত্র একটা উদাহরণ দিলাম, বাকি উদাহরণগুলি দিতে গেলে উদাহরণে উদাহরণে রাত পোহায়া যাবে, শেষ হবে না। একটা মাত্র উদাহরণ স্মরণ রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে কোনো সম্পদের উপভোগে নারীকে পুরুষের সমান নয় অগ্রাধিকার অগ্রাধিকার অগ্রাধিকার দিয়েছেন। এই জন্য আল্লাহ যখন নারী পুরুষের পারস্পরিক অধিকারের বিবরণ দিয়েছেন কোরআনে, তখন ওয়ালাহুন্না বলেছেন আগে, নারীদের অধিকার আগে, মিসকুল্লা দিয়ে আলাইহিন্না বলেছেন পরে, পুরুষদের অধিকারের কথা বলেছেন পরে। যেহেতু পুরুষের উপর নারীর অগ্রাধিকার তাতেই সমান সমান তো হতেই পারে না, এই জন্য ওয়ালাহুন্না মিসকুল্লা দিয়ে আলাইহিন্না সওয়ান বিসওয়াইন বলেননি, বিল মারুফ বলেছেন। নারী পুরুষের অধিকার কোনদিন সমান নয়, নারীর অগ্রাধিকার ন্যায্য অধিকার, অগ্রাধিকার ন্যায্য অধিকার। খ্রিস্টান নারীরা নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে নামল, অধিকার আদায়ের আন্দোলনে নামার দরকার ছিল কিনা তাদের সমাজে? ছিল না? ছিল, কিন্তু স্লোগানে ভুল করল। 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন অগ্রাধিকার, তারা আন্দোলনের স্লোগান দিল সমান অধিকার। খ্রিস্টান নারীরা নারীদের অধিকার আদায়ের আন্দোলনে নেমে স্লোগান দিল কি? আল্লাহ দিয়ে রেখেছিলেন কি? আল্লাহ দিয়ে রেখেছিলেন অগ্রাধিকার, তারা স্লোগান দিল সমান অধিকার। শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকার এর আইন পাশ হয়ে গেল, নারী পুরুষের সমান অধিকারের আইন পাশ হয়ে গেল। এই আইনের আইন পাশের দ্বারা এই নারী পুরুষ সমান অধিকারের আইন পাশ করাটা নারীদের গলার ফাঁস হয়ে গেল। আইন পাশ হওয়াটা নারীদের গলার ফাঁস হয়ে গেল। কিভাবে? এই সমান অধিকার আইন পাশ হওয়ার কারণে নারীরা এই অধিকার পাইল, একটা পুরুষ যদি সারা রাত একা একা হোটেলে থাকতে পারে তাহলে নারীদেরও থাকতে দিতে হবে, তা না হলে সমান অধিকার হইল কোথায়? একটা পুরুষ যদি সারা রাত ক্লাবে থাকতে পারে নারীকেও থাকতে দিতে হবে, তা না হলে সমান অধিকার হইল কোথায়? একটা পুরুষ যদি সারা রাত একা একা পার্কে থাকতে পারে নারীকেও থাকতে দিতে হবে, তা না হলে সমান অধিকার হইল কোথায়? একটা পুরুষ যদি সারা রাত সমুদ্র সৈকতে থাকতে পারে নারীকেও থাকতে দিতে হবে, তা না হলে সমান অধিকার হইল কোথায়? তাদের সমান অধিকার আন্দোলনের ফসল নারী পুরুষ নির্বিশেষে যখন তখন যেখানে সেখানে বিচরণের সুযোগ পাইল। এর মাধ্যমে একটা নারী এক রাত্রি হোটেলে যাপন করল, একটা পুরুষের সাথে আরেক রাত্রি ক্লাবে যাপন করল, আরেকটা পুরুষের সাথে আরেক রাত্রি রাত্রি পার্থিব অতিবাহিত করল আরেকটা পুরুষের সাথে, আরেক নারী একই নারী আরেকটা পুরুষের সাথে রাত্রি যাপন করল সমুদ্র সৈকতে, কোন পুরুষের সাথে রাত্রি যাপনের কারণে তার গর্ভে সন্তান আসলো নিজেই জানে না। বাধ্য হইয়া আইন পাশ করতে হইল, বাধ্য হইয়া আইন পাশ করতে হইল, ছেলে মেয়ের নাম রেজিস্ট্রেশন বাবার নামে হবে না। এবার বুঝতে পারলেন কেরামতিটা, ইহুদি খ্রিস্টানদের দেশের কোন সন্তানের নাম রেজিস্ট্রেশন বাবার নামে কেন হয় না, কেরামতিটা বুঝতে পারছেন? এই হল কেরামতি। কেরামতি কি? তাদের দেশে সন্তান জন্ম দেওয়ার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বাধ্যতামূলক নয়, বিবাহ ছাড়াই যে কোনো মেয়ে যে কোনো ছেলের সাথে যে কোনো জায়গায় যে কোনো রাত্রি যাপন করতে পারে, যে কোনো মেয়ে যে কোনো ছেলের কাছ থেকে নিজের গর্ভে সন্তান নিতে পারে, এটা তাদের দেশে আইন সিদ্ধ, আইন বিরুদ্ধ নয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয়, ইহুদি খ্রিস্টানদের দেশে বর্তমান দুনিয়ায় মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না, হায়ান জানোয়ারের মতো জন্ম হয়। এবার বলুন কিসের অভাবে? শিক্ষার অভাবে। তাদের দেশে শিক্ষার কোনো অভাব আছে? শিক্ষার কোনো অভাব আছে? কিন্তু মানুষ না জানোয়ার? বলেন এত বড় উন্নত শিক্ষা হইয়া এত বড় জানোয়ার কেন? একমাত্র কারণ কুরআন শিক্ষার অভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কুরআন শিখাইছেন না, দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছেন, দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছেন। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন, বাংলাদেশে বর্তমান বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে, যত হাই স্কুল আছে, যত কলেজ আছে, যত ভার্সিটি আছে, এর কোন একটার মধ্যেও ফিস পড়া কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে দূরের কথা, রাসুলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষার ব্যবস্থা থাকবে দূরের কথা, দৈনন্দিন জীবনের মাসালা মাসাইল জানার ব্যবস্থা থাকবে দূরের কথা, শতকরা 90 জন মুসলমান ছেলে মেয়ের ছাত্র ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানে কলেমা কালাম শিক্ষার পর্যন্ত ব্যবস্থা নাই, উজুগুছল শিক্ষার ব্যবস্থা নাই, পাকনা ভাগ শিক্ষার ব্যবস্থা নাই, নমাজ বন্দেগী শিক্ষার ব্যবস্থা নাই, অথচ হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা তলাবাতিল মাদারিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা তলাবাতিল মাদারিস, মাদ্রাসা ছাত্রদের জন্য এলিম শিক্ষা ফরজ, আর সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য কতটুকু? সবটুকু নয়, যে পরিমাণ এলিম না শিখলে মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে না, কলেমা কালাম না শিখলে, উজু গুসল না শিখলে, পাকনা ভাত না শিখলে, নমাজ বন্দেগী না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। এইটুকু শিক্ষা করা শুধু মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য নয়, সমস্ত স্কুল কলেজ ভার্সিটি মুসলমান ছাত্র ছাত্রীদের জন্য কলেমা কালাম শিক্ষা করা ফরজ, উজু গুসল শিক্ষা করা ফরজ, পাকনা ভাত শিক্ষা করা ফরজ, নমাজ বন্দেগী শিক্ষা করা ফরজ। এই ফরজ আদায়ের ব্যবস্থা বাংলাদেশের কোন প্রাইমারি স্কুল নাই, কোন হাই স্কুলে নাই, কোন কলেজে নাই, কোন ভার্সিটিতে নাই। কি কারণে নাই তাও বলি শুনুন, আপনাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস যারা তৈরি করে এদেরকে খ্রিস্টানেরা আগেই মস্তক ওয়াশ করে দিয়েছে, এমন দৃষ্টিভঙ্গিতে সিলেবাস তৈরি করবা এই সিলেবাস পড়লে যেন কলেমা শিখার সুযোগ না পায়, এই সিলেবাস পড়লে যেন উজুগুছল শিখার সুযোগ না পায়, এই সিলেবাস পড়লে যেন হালাল হারাম শিখার সুযোগ না পায়, এই সিলেবাস পড়লে যেন নমাজ বন্দেগী শিখার সুযোগ না পায়। কাজেই যেই পরিমাণ মুসলমান আছো তোমরাই দেখো তোমাদের পরবর্তী প্রজন্ম যেন আর মুসলমান থাকতে না পারে। এই রকমের বিজাতীয় দালালেরা আপনাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সিলেবাস তৈরি করে, যেই কারণে এই দেশের শতকরা 90 জন মুসলমান হওয়া সত্ত্বেও প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, কোন একটাতে কলেমা কালাম শিক্ষার কোন ব্যবস্থা নাই। এত সত্ত্বেও, এই অবনতির কথা বললাম, এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ বার্ষিকী পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, করে কিনা? শুধু বিশ্বাস করে না, মেনেও চলে? বিয়া তারাই সন্তান জন্ম দেয় বাংলাদেশের স্কুল কলেজ বার্ষিকী পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা? এক দুইটা ব্যতিক্রম থাকতে পারে, সেটা দর্শক নয়। স্কুল কলেজ বার্ষিকী পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রী প্রতি লাখের মধ্যে একটা দুইটা হয়তো পাওয়া যেতে পারে বিয়ে তারা সন্তান জন্ম দিয়েছে, আর বাকি সবগুলি বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে, এবং এই হারাম জীবন বর মেনেও চলে। কেন? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা প্রাইমারি স্কুলের বইয়ে লেখা ছিল, হাই স্কুলের বইয়ে লেখা ছিল, কলেজের বইয়ে লেখা ছিল, ভার্সিটির বইয়ে লেখা ছিল, না একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা ছিল। মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা কথাটা হাই স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীরা মানে কেন? মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা কথাটা কলেজের মুসলমান ছাত্র ছাত্রীরা মানে কেন? মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা কথাটা ভার্সিটির মুসলমান ছাত্র ছাত্রীরা মানে কেন? এইটাও আপনাদের জন্য একটা বোঝার মতো ব্যাপার। বোঝার জন্য একটা উদাহরণ শুনুন। এই বাতিটা কুঠির গায়ে জ্বলে না আমার গায়ে জ্বলে? কোথায় জ্বলে? কুঠির গায়ে জ্বলে। আমার গায়ে তার আলু লাগে, কি লাগে? সেই জন্য পিছনে যারা বসেছেন বা দাঁড়িয়েছেন তারাও সেখান থেকে আমাকে দেখতে পান। আমার গায়ে বাতি জ্বলার কারণে না দূরে জ্বলা বাতির আলু লাগার কারণে? ঠিক তেমনিভাবে কোরআন শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, কোরআন শিক্ষার বাতি জ্বলে কোথায়? সেই বাতির আলু লাগে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা কোরআনের হালালকে হালাল মানে, কোরআনের হারামকে হারাম মানে, বলুন তারাও কোরআন শিক্ষার সোয়া পাইল কিনা, কোরআন শিক্ষার পরশ পাইল কিনা? এই জন্য ইহুদি খ্রিস্টানদের দেশের উন্নত উচ্চ শিক্ষিতদের ঘরেও হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়, বাংলাদেশের প্রাইমারি স্কুল পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের ঘরেও, হাই স্কুল পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের ঘরেও মানুষের সন্তান হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয় না, মানুষের মতো জন্ম হয় কোন শিক্ষার পরশে? একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশে। শুধু আখেরাতে উপকার হবে না আগে দুনিয়ার, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় এর মধ্যে একটা হল যে কোন দেশের যে কোনো নাগরিক দুর্নীতিমুক্ত নাগরিক রূপে গড়ে তোলার একমাত্র শিক্ষা হল কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। যেই শিক্ষা শিক্ষার্থীর অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি করে না, শেষ বিচারের ভয় যার অন্তরে সৃষ্টি হয় না সে যত বড় শিক্ষিত হোক দুর্নীতিবাদ না হইয়া পারে না, দুর্নীতিবাদ না হইয়া পারে না। একটা উদাহরণ দেব, একটু একটু স্পর্শকাতর কথা হবে, একটা উদাহরণ দেব স্পর্শকাতর কথা হবে। আমার এই কথার দ্বারা যদি কেউ ব্যথা পান তাহলে মাফ করে দেবে, না আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কাউকে আঘাত করার জন্য বলবো না, এই একটা মৌলিক কথা বোঝাবার জন্য বলবো উদাহরণটা, কিন্তু একটু স্পর্শকাতর হবে, কেউ বেতা পেলে মাফ করে দেবেন, কথা দিলে আমি বলব। এবার শুনুন, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আবার আরেকটা কথা বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টি করি না, ব্যক্তিগতভাবে কোন পলিটিক্যাল পার্টি করি না। আমাদের দেশে বিদেশে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, কয় হুজুর আপনি কোন দল করেন? আমি বলি আমি কোন দল করি না, এই কোন দলকে আমি কোন দল বললাম কেন, এবার একটাও শুনুন। বাংলাদেশে যারা যারা রাজনৈতিক দল করেন তাদের মধ্যে প্রধান দল দুইটা, প্রধান দল পালাক্রমে গদিতে যায়, একবার এই দল গদিতে যায়, একবার ওই দল গদিতে যায়, একবার এই দল গদিতে যায়, একবার ওই দল গদিতে যায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা এমন, এই প্রধান দুইটা দলের কোন একটা দলের লেজে না ধরলে তৃতীয় দল গদির দ্বারে কাছে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে পালাক্রমে গদিতে যায় কতটা দল? দুইটা দল। এই দলটা গদিতে গিয়া বলে ওই দলটা দেশটা লুটতে খাইছে, ওই দল গদিতে গিয়া বলে এই দল দেশটা লুটতে খাইছে, বলে কিনা? দুনো দলের কথা যদি সত্য হয় ফলাফল কি হয়? জিরো। যার আমদানি ছিল 5,000 টাকা, ব্যয় হয়েছে 5,000 টাকা, তার ফলাফল জিরো। তার আয় হয়েছিল 5,000, খরচ হইল 50,000, তারও ফলাফল জিরো। জিরো কেন? দুনো দলের কথা যদি সত্য হয় অনিবার্য পরিণতি এই দাঁড়ায় যে লঙ্কা যেই যায় সেই রাখতো সব, লঙ্কা যেই যায় সেই রাক্ষস হয়। কোন কারণে? শিক্ষার অভাবে। শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? কারণ একমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে এই কথা ঢুকাইয়া দেয় যে দেশের এক পয়সা সম্পদ যদি উচ্চ খাও কাল ফসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই শিক্ষা মানুষের অন্তরে, এই কথা মানুষের অন্তরে কোন শিক্ষার ফলে ফলে ঢুকে? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। এই দেশে যারা যারা গদিতে যায় কেউ কোরআন শিক্ষার ছোঁয়া পায়নি, এই জন্য এই দল গেলেও দেশ লুটতে খায়, ওই দল গেলেও দেশ লুটতে খায়। আর যদি আপনারা বলেন যে না কোন দলেই আমাদের দেশের গদিতে গিয়ে দেশ লুটতে খায় না, আমি মানতে রাজি আছি। আমি তো লুটটা খাই কিনা বাস্তবে যাচাই করিয়া দেখি নাই, পরীক্ষা নিরীক্ষা করিয়া। কাজে আপনারা সত্য বললে আমি সত্য সত্য মানতে রাজি, আপনারা মিথ্যা বললে আমি মিথ্যা মানতে রাজি। আপনারা যদি বলেন না হুজুর এটা একটা কথার কথা, এই দল ওই দলকে ঘায়ল করার জন্য দেশ লুটতে খাওয়ার অভিযোগ দেয়, ওই দল এই দলকে ঘায়ল করার জন্য দেশ লুটতে খাওয়ার অভিযোগ দেয়, আসলে কোন দল ওই দেশ লুটতে খায় না, আমি এক সবার মানি, কিন্তু তখন উভয় দল ওই মিথ্যাবাদী কিনা? উভয় দলই কেন এত বড় শিক্ষিতরা এত বড় মিথ্যাবাদী কেন? যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, এই কথাটা জানে না, কোরআন শিক্ষার পরশ পাইল না, এই জন্য এত বড় নেতা হইয়াও এত বড় মিথ্যাবাদী হতে পারে। কোন শিক্ষার অভাব? কোরআন শিক্ষার অভাব। সুতরাং সব নাগরিক মুখে যে কোনো দেশের যে কোনো নাগরিককে সুনাগরিক রূপে গড়ে তোলার বিকল্প কোন ব্যবস্থা নাই একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া, কোরআন শিক্ষা ছাড়া। আর মানুষের সন্তানকে মানুষ রূপে গড়ে তোলার শিক্ষা কোনটা? একমাত্র কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা বুঝে থাকলে বলুন এই কথাটা পরিষ্কার হইল কিনা? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা, একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। দুনিয়ার জীবনে আরো অনেক উপকার আছে, সারা রাত বললে শেষ হবে না। আখেরাতের জীবনের এক দুটো উপকারের কথা বলি শুনুন। এক হাদিসে হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য, কি দাঁড়াবে না? আমাদের দেশের কৃতি সন্তান ডক্টর আহমদ শরীফ মরণের আগে কি ওসিয়ত করে গেছিল, আমার লাশ গোসল দিবানা, আমার লাশকে কাফন পরাইবানা, আমার লাশের জানাজা পড়বানা, আমার লাশকে কোন গুরুস্থানে দাফন করবানা, এগুলি ধর্মের নামে অন্ধবিশ্বাসীরা করে, ধর্মের নামে অন্ধবিশ্বাস। এখনো আমাদের সমাজে বহু বড় বড় শিক্ষিত এমন আছে যারা ধর্ম পালনকারীদেরকে বলে ধর্মান্ধ, ধর্ম পালনকারীকে কি বলে? ধর্মান্ধ না ধর্মই আলু? ধর্ম অন্ধ না ধর্মই আলু বলেন। আগের কথা মনে থাকে, বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা বিয়ে করা সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে কেন? ধর্মের সোয়া হওয়ার কারণে। তাহলে ধর্ম অন্ধ না ধর্মই আলু? ইউরোপের খ্রিস্টানেরা বিয়া তারা সন্তান জন্ম দেওয়া অপরাধ বয় মনে করে কেন? ধর্মের সোয়া না হওয়ার কারণে। সুতরাং পরিষ্কার জেনে রাখা দরকার, ওই সমস্ত তথাকথিত শিক্ষিতদের যারা ধর্মকে অন্ধ বলে, ধর্ম অন্ধ নয়, ধর্মই আলু। ধর্মহীনতাই অন্ধ, ধর্মহীনতাই ধর্মই আলু। ডক্টর আহমদ শরীফ ধর্মকে অন্ধ বলত, সে অত ভার্সিটি পড়ব, ভার্সিটি পড়ব না, এতক্ষণ কি বলা হলো? ভার্সিটি পড়ুয়াদের অন্তরে পুরা মাদ্রাসার প্রজ্বলিত কোরআন শিক্ষার বাতির আলু লাগে, লাগে কিনা? আহমদ শরীফের অন্তরে লাগলো না কেন? এইটাও বোঝা দরকার, এইটাও বোঝার, সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা কলসি ভরা দুধ, কলসি ভরা দুধ কাট করলে কলসির মুখ বরাবর যদি গ্লাসের মুখ মিলাইয়া ধরা হয়, কলসি ভরা দুধ কাট করার সময় কলসির মুখের সাথে মিলে যদি গ্লাসের মুখ মিলাইয়া যদি ধরা হয়, বলেন কলসির ভিতরের দুধ যাবে কোথায়? গ্লাসে যাবে তো, কিন্তু কলসির মুখ থেকে গ্লাসের মুখ বিপরীত দিকে যদি রাখা হয়, গ্লাসের ভিতরে এক ফোঁটা দুধ যাবে। ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষার প্রতি যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা শ্রদ্ধাশীল, যারা শ্রদ্ধাশীল, এদের গ্লাসটা খালি থাকলেও দুধের কলসির মুখের সাথে তাদের গ্লাসের মুখের মিল আছে। এ কারণে কলসির দুধ বের হয়ে গ্লাসের ভিতরে ঢুকে। আহমদ শরীফ ভার্সিটিতে পড়ার সময় গ্লাসটা বিপরীত পুঁজি করে দোষ, কোরআন শিক্ষার সাথে তার অন্তরের মিল নাই, কোরআন শিক্ষায় শিক্ষিতদের সাথে তার অন্তরের মিল নাই। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও কোরআন শিক্ষার আলোতে আলোকিত হতে পেরেছে, পারছে, পারবে ওকে আমার পর্যন্ত। কিন্তু আহমদ শরীফরা পারেনি কেন? গ্লাস দুধের কলসির মুখ বরাবর নয়, বিপরীত মুখী ছিল। আর গ্লাসের মুখ কোন মুখে ছিল? বিপরীত মুখী ছিল। এই জন্য সে বলে ধর্ম একটা অন্ধত্ব। এই অন্ধবিশ্বাসীরা মনে করে মরলে পরে কবরে দাফন করার পর মুনকার নাকির ফিরিস্তা আসে, সোয়াল জব করে, সোয়ালের জব দিতে না পারলে কবরে আজাব গজব হয়। আহমদ শরীফের মতবাদ, এইগুলি অন্ধবিশ্বাস। কবর জগৎ বলতে কিছু নাই, মুনকার নাকির বলতে কিছু নাই, সোয়াল জব বলতে কিছু নাই, আজাব গজব বলতে কিছু নাই, হাসান নাসান বলতে কিছু নাই, শেষ বিচার বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ মিল্লা বলতে কিছু নাই। কার মতবাদ? এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, দুনিয়াতে যত মানুষ হাঁস মুরগি গরু ছাগল পালে, এই সমস্ত লোকদের পালিত কোনো একটা বলদ যদি কখনো ঘটনাক্রমে মারা যায়, অনেক সময় মরে কিনা? এক কৃষকে একটা বলদ পালল, উদ্দেশ্য ছিল বলদের দ্বারা হাল চাষ করবে। এক পর্যায়ে যদি বলদটা মরে যায়, বলদটা কি করে? গুসল দেয়, দাফন করায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে না। তাহলে দেখুন, বলদ মরলেও গুসল নাই, আহমদ শরীফেরও গুসল নাই, বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই, বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই, বলদেরও পরকাল নাই, আহমদ শরীফেরও পরকাল নাই। ব্যবধান কোথায়? আবার পরিষ্কার হইল কিনা? কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার কোন বিকল্প শিক্ষা না। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের মাঠে যখন সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, বিশ্বাস করেন আপনারা? আহমদ শরীফ কেন? আহমদ শরীফ বিশ্বাস করে না কেন? ধর্মান্ধ না ধর্মহীন অন্ধ? আজকের থেকে ধর্মান্ধ শব্দ বদলে দিন, ধর্মহীন অন্ধ বলুন। ধর্মান্ধ না ধর্মহীন অন্ধ? ধর্মান্ধ নয়, ধর্মান্ধ নয়, ধর্মান্ধ নয়, ধর্মহীনরা অন্ধ, ধর্মহীনরা অন্ধ, ধর্মহীনরা অন্ধ। নাস্তিকেরা অন্ধ কিভাবে? এবার শুনে, সমস্ত নাস্তিকেরাই একটা লোককে বাবা ডাকে কিনা? আহমদ শরীফ একটা লোককে বাবা ডাকত কিনা? তসলিমা নাসরিন একটা লোককে বাবা ডাকে কিনা? ডাকে। তারে বাবা ডাকে, সেই যে তারে জন্ম দিয়েছিল, সে দেখেছিল। তাইলে তুমি যারা বাবা ডাকো, আর তারা যে বাবা বিশ্বাস করো, এটা দেখে শুনে বিশ্বাসটা অন্ধবিশ্বাস। তাইলে ধর্ম অন্ধ না ধর্মহীনতা অন্ধ? ধর্ম অন্ধ নয়, ধর্মহীনতা অন্ধ। এই ধর্মহীন অন্ধরা, ধর্মহীন অন্ধরা ধর্ম পালনকারীদেরকে ধর্মান্ধ বলে। আবার স্লোগান দেয়, বদলে যাও, বদলে যাও। আমিও বলি এই স্লোগান নিজেরাও বদলে যাও, বদলে যাও। ধর্ম অন্ধ নয়, ধর্মহীন অন্ধ। বদলে যাও, বদলে যাও, বদলে যাও, বদলে যাও। ধর্ম অন্ধ নয়, ধর্মহীনতা অন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে বলবেন, আলেম কাদেরকে বলবেন? আলেমদেরকে বলবেন, হে আলেমরা, তোমরা জগতের সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাঠারে দাঁড়াও। রাসূল বলেন, আলেমগণ যখন আল্লাহর আদেশে হাশরের মাঠে সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহ তখন আলেমদেরকে বলবেন, হে আলেমগণ শোনো, তোমাদেরকে দুনিয়ার জীবনে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। কত বড় বেকার হইল মাদ্রাসায় পড়ে। কি বলে, মাদ্রাসায় পড়লে বেকার হয়? বিশেষ করে কৌমি মাদ্রাসায় পড়লে বলে বেশি বেকার হয়। বলছি কিনা শুরুতেই, মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য সরকারের চাকরি করা না আল্লাহর চাকরি করা? আল্লাহর চাকরি করার জন্য মাদ্রাসায় পড়ি, আল্লাহর চাকরি করার জন্য মাদ্রাসায় পড়াই। যারা পড়ি তারাও, যাদেরকে পড়াই তারাও জীবন বলা আল্লাহর চাকরিই করে। যার চাকরি করার জন্য পড়েছিলাম, যার চাকরি করার জন্য পড়াই, আমরা সবাই তার চাকরি করি, হইলাম বেকার? ষোলো আনা কাদের হইলাম, ষোলো আনা কাদের হইলাম। মাদ্রাসায় পড়ার পরে যদি আবার ছাত্রদেরকে কোরআন হাদিস পড়াই, সেটা আল্লাহর চাকরি হবে কিনা? মসজিদে যদি ইমামতি করি, সেটাও আল্লাহর চাকরি হবে কিনা? মসজিদে যদি মুয়াজ্জিনি করি, সেটাও আল্লাহর চাকরি হবে কিনা? সকালবেলার মক্তবে যদি আপনাদের ছেলে মেয়েদেরকে কলেমা কালাম শিক্ষা দেই, সেটাও আল্লাহর চাকরি হবে কিনা? অথবা মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করার পর যদি কোন মাদ্রাসায় পড়াবার সুযোগ না পাই, মসজিদে ইমামতি করার সুযোগ না পাই, মুয়াজ্জিনি করার সুযোগ না পাই, কোন মক্তবে শিক্ষকতার সুযোগ যদি না পাই, নিজের নামাজ বন্দেগীটা যদি ঠিক মতে করতে পারি, সেটাও আল্লাহর চাকরি কিনা? এবার বলুন, কৌমি মানুষায় যারা পড়ে জীবন বলি আল্লাহর চাকরি করে কিনা? বেকার হইল না শুরু আনাই কাদের হইল? শুরু আনাই কাদের হইল? আর একটা স্পর্শকাতর কথা বলবো, পছন্দ না হইলে মাফ করবেন, বলো, স্কুলে যারা পড়ে আল্লাহর চাকরির জন্য না সরকারের চাকরির জন্য? কলেজে যারা পড়ে আল্লাহর চাকরির জন্য না সরকারি চাকরির জন্য? স্কুলের পড়া শেষ করে এসএসসি সার্টিফিকেট গ্রহণ করার পর আর লেখাপড়ার খরচ চালাবার যোগ্যতা ছিল না বাবার, এই জন্য ম্যাট্রিক পাশ করে আর লেখাপড়া করতে পারল না, এরাও কি সরকারি চাকরি পায়? ওই লোক কাদের না বেকার? এমন কতজন বেকার আছে বাংলাদেশ? এই বেকারগুলি কোন মাদ্রাসায় পড়ে বেকার হইল? তাহলে কৌমি মাদ্রাসায় পড়ে একজনও বেকার হয় না। হাই স্কুল পাশ করে যারা আর পড়তে পারে না, এরা সবাই বেকার হয়। সুতরাং বেকার এখানে নয়, সেখানে তৈরি হয়। তারপর কলেজে গিয়ে আইয়ে পাস করার পর আর লেখাপড়া করতে পারল? এদেরকে সরকার তো শিক্ষিতই গণ্য করে না, চাকরি পাইয়ে দেবেন কথা। এইরকম 50 লক্ষ আইএ পাস বাংলাদেশে আছে, চাকরি না পাইয়া বেকার। মাদ্রাসায় উৎপাদন হইল না, কলেজে উৎপাদন হইল। সুতরাং কৌমি মাদ্রাসায় বেকার উৎপাদন হয় না। আগে বুঝতে হবে কোন কাজের জন্য পড়ে, সেই কাজ যদি করে ষোলো আনা কাজের হইল, সেই কাজ যদি না পায় ষোলো আনা বেকার হইল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আলেমদেরকে হাসরের মাঠে আলাদা খাতারে দাঁড় করিয়ে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। কত বড় বেকার হইল না জীবন দৈন্য হইল? কোন শিক্ষার পরশে? কুরআন শিক্ষার পরশে জীবন দৈন্য হইল। এর এক হাদিস, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন আলেমগণ যেই পথে যেই পথ বেয়ে জান্নাতে যাবেন সেই পথের পাশে কিছু গুণাগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এক একজন গুণাগার মুসলমান এক একজন আলেমকে নিজের পরিচয় দেবে। দুনিয়াতে আলেমের সাথে তার কতটুকু সুসম্পর্ক ছিল সেটা হবে। আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ বলেন একজন গুণাগার মুসলমান হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার পথে একজন আলেমকে বলবে, হুজুর আব্বার সাথে দুনিয়াতে আমার এতটুকু সুসম্পর্ক ছিল যে কারণে আব্বাকে মহব্বত করে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। ঘনিষ্ঠ মহব্বত লাগে একজন এক গ্লাস পানি পান করাইবার জন্য, না পথের ভিখারিকেও মানুষে ভান করায়, কিন্তু মহব্বত করে ভান করাইছে। আল্লাহ রাসূল বলেন আরেকজন গুণাগার মুসলমান আরেকজন আলেমকে নিজের পরিচয় দিয়ে বলবে, আমাকে চিনছেন কিনা, আমি অমুক, দুনিয়ার জীবনে আমি আপনাকে একদিন উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলেন উজুর পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য খুব ঘনিষ্ঠ আন্তরিকতা লাগে না যে কোনো মুসাফিরকেও মানুষ দেয়, এতটুকু সুসম্পর্ক ছিল আলেমের সাথে। কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার আদেশ করেছেন। যখন ওই গুণাগার মুসলমানেরা জান্নাতে যাওয়ার পথে আলেমদেরকে এই কথাটা বলবে যে আমাকে গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার আদেশ করেছেন, বিশ্বাস করুন আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া এই গুণাগার মুসলমানকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবেন। এরা যেন জরুরি না আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য যারা নাম কাওয়াস্তে বেতনে বাথায় মাদ্রাসায় পেটে পাথর বেঁধে পড়ায়, পেটে পাথর বেঁধে মাদ্রাসায় পড়ায় কেন? নিজে বাঁচার জন্য না জাতিকে বাঁচাবার জন্য? এরা জনজনদি নয় যারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে গুণাগার মুসলমানকে জাহান্নাম থেকে রক্ষা করার ব্যবস্থার খুঁজে দাঁড়িয়ে যাবে, এরা জনজনদি নয়। জনজনদি তারা যাদেরকে নির্বাচন নির্বাচনের দিন পর্যন্ত পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। ভালো রকম স্মরণ রাখবেন, জনদরদি দুই প্রকার, এক প্রকার জনদরদি কাজে কর্মে, আরেক প্রকার জনদরদি চাপান জুড়ে। জনদরদি কত প্রকার? কাজে কর্মে আর যারা নিজেদের পেটে পাথর বেঁধে নাম কাওয়াস্তে ভাতা পাইয়া মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয়, এরা চাপান জুড়ে জনদরদি না কাজে কর্মে জনদরদি? যারা নিজেদের জান্নাতের যাত্রা বিরতি দিয়া গুণাগার মুসলমানকে জাহান্নাম থেকে রক্ষা করার উপায়ের খুঁজে দাঁড়িয়ে যাবে, এরা চাপার জুড়ে জনদরদি না কাজে কর্মে? কাজে কর্মে চাপার জুড়ে কারা? যাদেরকে নির্বাচনের আগে পাওয়া যায় পরে নয়। আবার ফুস্তারে লেখে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি অনেকদিন চিন্তা করলাম ফুলের মতো কেমনে কয়, ফুলের মতো কিভাবে হয়, চিন্তা করতে করতে পাইলাম ফুল ফুটে যেদিন সেই দিন পাওয়া যায়, পরের দিন থেকে আর পাওয়া যায় না। এদেরকেও নির্বাচনের দিন পাওয়া যায়, পরের দিন থেকে আর পাওয়া যায় না। এই দিক থেকে তারা ফুলের মতো, এরা কাজে কর্মে কাজে কর্মে জনদরদি না চাপার জোরে? ভালো রকম জেনে রাখা দরকার, আমাদের চাপার জোরের জনদরদির দরকার নাই, আমাদের কাজে কর্মের জনদরদির দরকার। উৎপাদন হয় কোরআন শিক্ষার দ্বারা। সত্যিকারের জনদরদি কোন শিক্ষার দ্বারা উৎপাদন হয়? কোরআন শিক্ষার দ্বারা সত্যিকারের জনদরদি উৎপাদন হয়। আল্লাহর রাসূল বলেন আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইছিল দুনিয়াতে একদিন। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করে এক বদনা উজুর পানি জোগাড় করে দিয়েছিল একদিন। যে যা করেছিল তাই সাক্ষী। সাক্ষী দিবেন আলেমগণ আল্লাহর কাছে। আল্লাহর রাসূল বলেন আলেমগণের সাক্ষীর কারণে, আলেমগণের সাক্ষীর কারণে আল্লাহ এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে বলবেন তোমাদের গুনার কারণে জাহান্নামে যাওয়ার আদেশ করেছিলাম, আলেমগণের সাক্ষীর কারণে মাফ করে দিলাম। আপনার ছেলেকে আলেম বানাইয়া বড় বেকার বানাইলেন না কাদের বানাইলেন? শুধু আখেরাতে না দুনিয়াতেও, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতেও শান্তি এবং মুক্তির বিকল্প কোনো পথ নাই, কোরআন শিক্ষা ছাড়া আখেরাতেও শান্তি এবং মুক্তির বিকল্প কোনো পথ নাই। শান্তি এবং মুক্তির জন্য কোরআন শিক্ষা অবধারিত, কোরআন শিক্ষা ছাড়া, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতেও শান্তি নাই মুক্তি নাই, কোরআন শিক্ষা ছাড়া আখেরাতেও শান্তি নাই মুক্তি নাই। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন শিক্ষার সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে দুনিয়া আখেরা